الاشعار نیش. تو که گیری و بی من بتش و مود روشا من لیکه جیتی پاری دو کرشت که هم او شهر امر مونر گاتا شو امیکلم تو پادا تیک پابی پالیه جابو ٹھیک তোরি ডাকে আবার পিছনে তাকাই আই শহর তোকে দু চোখে জড়াই এবার হাত বাড়িয়ে দে জীবন আবার উড়াল নে ছেড়ে কোথায় খুঁজবো আবার ঘর তুই যে আমার খুব চেনা।